দেখলেন মুনাফিক কাকে বলে? আমি বলিনি, আমার রব বলেছেন, ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কালিলা, মুনাফিক আল্লাহর জিকির অল্প করে। ইমান তাজা করতে হবে, বলেন ইনশাআল্লাহ তাআলা। এখানে বসলে হবে না, যা শুনেন ওপর পর্যন্ত পৌঁছাতে হবে, লোকজনকে ডেকে ডেকে ক্লাসে আনতে হবে। এই জমানা ফিতনা ফসাদের জমানা, দেখতে পাচ্ছেন নেট খুললেই কি অবস্থা, চলতে ফিরতে কি অবস্থা। আমরা সৌদিতে ভালো অবস্থানে আছি, তবু আমরা দেখতে পাচ্ছি এখানে কত ফিতনা মুসিবত রয়েছে। তাহলে বাংলাদেশে কি অবস্থা হবে? তাই কিছু সংখ্যক মানুষ অবশ্য অবশ্যই আল্লাহ শুকুর গুজার বান্দা হতে হবে। আপনি চেষ্টা করবেন, রব যে বলেছেন কালিলুম মিন ইবাদিয়াস শাকুর, আমার শুকুর গুজার বান্দা খুব কম, আপনি চেষ্টা করেন ওই সব শুকুর গুজার বান্দা যাদের সংখ্যা খুব কম এদের অন্তর্ভুক্ত যেন আমি হই। আমার সময়টা আমি কাজে লাগাবো, ইলম অর্জনের জন্য আসছি, মনোযোগ সহকারে সবর সহকারে আমি ইলম অর্জন করব। এবং ইলম আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা ভালো করে বুঝার চেষ্টা করব। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গাইরিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। রব বলেছেন ওরা কি কুরআনের চিন্তা ভাবনা করে না, তাদাব্বুর করে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান, বুঝার তৌফিক দাও। আছেন আরেকটা হাদিস শুনেন, রুকু সুজুদ বলছেন, عن معدان ابن ابي طلحه قال لقيت ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم فقلت اخبرني بعمل اعمله يدخلني الله به الجنه او قال قلت باحب الاعمال الى الله فسكت ثم سالته فسكت ثم سالته الثالثه فقال سالت عن ذلك رسول الله صلى الله عليه وسلم فقال عليك بكثره السجود لله فانك لا تسجد لله سجده الا رفعك الله بها درجه وحط بها عنك خطيئه رواه مسلم والترمذي والنسائي وابن ماجه سبحان الله معدان بن ابي طلحه বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলা, ভালো করে বুঝেন কি বলেছেন, মাওলা। ওই কিছু মানুষ আছে ওই যে বলে অল্প বিদ্যা, বলেন না মাওলা শব্দের অর্থ একটা দুইটা না, অনেক আছে শব্দ। অল্প বুদ্ধা ভয়ঙ্কর মতো হবেন না, বুঝছেন, কিছু জানে না বুঝে না বসলে কি দিল। এখানে দেখেন আমি বলিনি, মেদান বিন আবি তালহা বলছেন লাকীতু সাওবানা মাওলা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব জিনিস আমি নিজে বলি না, কারণ অনেকটা জিনিস ফিতনা ফসাদের সৃষ্টি হয়, আমি একটু দূরে থাকি। কিন্তু ওই এই কথাই সবসময় স্মরণ রাখবেন, অল্প বিদ্যা ভয়ঙ্কর, যত জ্ঞান অর্জন করবেন তত দেখবেন আল্লাহ কুছ ভি নেই হ্যায়, কিছুই নাই। রব নিজে বলেছে ওমা উতি তুমিনা লিলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব কম জ্ঞান দান করা হয়েছে। যত কিতাব পড়লেন, যত বই পুস্তক পড়লেন, ইবনে উসাইমিন আশরা সনাওয়াত, মনে করেন রহমতুল্লাহ আলাইহি, উলামায়ে কেরাম মুহাদ্দিসিন ওদের কাছে বসেন, আল্লাহ যত বসেন তত নাই, কুছ ভি নেই, কিসের বড়াই। তাই অল্প বিদ্যা ভয়ঙ্করের সাথে যাবেন না, বুঝছেন, একটু দূরে থাকবেন। যার পেট ভরা এত রকম এরকম এরকম নড়াচড়া কর, কম করে কিছু নাই তো ইন্নমিন্নমিন্নে কলস ভরা কলস রাখার চেষ্টা করবেন, বুঝছেন, প্রশান্ত মহাসাগর হওয়ার চেষ্টা করবেন, রেশ কি দে বঙ্গোপসাগর, বুঝতে পারছেন, পুকুর যেন গভীর হয়, এরকম না হয় কি দা কিছুদিন পরে পানি নাই, গভীরতা অবলম্বন করার চেষ্টা করুন, আল্লাহ আমাদের তৌফিক দিন। আচ্ছা আসেন, বলছেন কি তো মোলা সম্পর্কে আমি ইয়ে করবো, আমি বলছি কিছু কিছু বুঝে না, মোলা শুধু এক ব্যাপারে মোলা লাগিয়ে দেয়। দেখছেন আল্লাহ রসুল সাহায্যের মোলা, এই মোলা বলতে কোনটা, নবী করিম সাহায্যের মুক্ত কৃত দাস, এখানে মোলা বলতে কি মোহাম্মদ সাল্লাহ ইসলামের মুক্ত কৃত দাস। লাকীতু সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলা মুক্ত কৃত দাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি, ঠিক না, নবীর কৃত দাস, নবীর মুক্ত কৃত দাস। তিনি বলছেন আমি তাকে বললাম আখবিরনি বিআমালিন আমালুহু ইউদখিলুনিল্লাহু বিহিল জান্নাহ, হে সাওবান